তার পরিবারের উপরে বরকত বর্ষণ করো, এই বলাটা নামাজ নাই না। আর মুহাম্মাদের এখানে ব্যাখ্যা নেই, হলো অন্য এক দরুদে এর ব্যাখ্যা বলা হয়েছে। সে দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি। অন্য দরুদে এর ব্যাখ্যা এসেছে। আর ব্যাখ্যা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি বাইতিহি। তার ঘরওয়ালা, ঘরওয়ালা কি ঘরের বিবি থাকে না? ঘরের বিবি থাকে না, ঘরের মধ্যে যে থাকে সেই হলো আহলে বাইত। এবং তার বংশধরের উপর, মানে তার সন্তান সন্ততি, তার ফাতেমা, হাসান, হোসেন সবাই এসে গেলেন। তাহলে কিছু ব্যাখ্যা সহ আছে যেখানে আলে মুহাম্মদের অর্থ কি বলা হয়েছে। সুতরাং এখানে আহলে বাইতের অর্থ হল যে স্ত্রী এবং বংশধর এরা সবাই হচ্ছে আহলে বাইত। এখন চলুন এদের মর্যাদা সম্পর্কে পৃথক পৃথক মর্যাদা কি, এটা আমরা সাধারণভাবে আহলে বাইত, আহলে বাইত বা নবী পরিবারের মর্যাদা জানলাম। এখন পৃথক পৃথক ভাবে দেখি কার কেমন মর্যাদা, সংক্ষেপে আমরা দু একটি গ্রহণ করব। প্রথম সর্বপ্রথম হচ্ছে আলীর কথা, যে আলীকে নিয়ে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করে তাকে মাবুদ মনে করেছে। কি মনে করেছে? একদম ইলা, এত বাড়াবাড়ি করেছে। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে নিয়ে বাড়াবাড়ি করে ঈসাকে মাবুদ বানিয়ে দিয়েছে, আলীকে মাবুদ বানিয়ে নিয়েছে। আর এক শ্রেণীর মানুষ আলীর প্রতি দুশ্মনী করেছে, তাই না? এবং আলীকে খুন পর্যন্ত করেছে। আলী ঘুমেছিলেন না, শহীদ হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। যারা আছে শহীদ তার দুশ্মন না? দুশ্মন। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ সেও ধ্বংস, আর এক শ্রেণীর মানুষ তারাও ধ্বংস। মাঝখানে যারা আছে তারা না আলীর দুশ্মন আর না আলীর এমন অতিরঞ্জনকারী যে অতিরঞ্জনে মানুষ ধ্বংস হয়ে যায়, শিরিক হয়ে যায়। যারা বাড়াবাড়ি করেছে তাদের কথা না আমরা কি মনে করি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী তুমি আমার কাছে সেই রকম যে এখন মশার কাছে হারুন। আল্লাহ, হারুন কে? মশার ভাই, শুধু ভাই না, ধ্বংস পরিচয় আর কি? ওজির, মশা নবীর ওজির, নবী, তিনিও নবী, সহ নবী, নবী আমাদের অ্যাসিস্ট্যান্ট যাকে বলি আমরা, এটাকে বলি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট নবী, ভাই, বড় ভাইয়ের ছোট ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আল্লাহ আকবার। মুসার কাছে হারুনের যে পজিশন, আমার কাছে আলী তোমার সেই পজিশন। তবে হ্যাঁ, আমার পরে আর নবী নেই, এই কথাও বলে দিচ্ছি, যেটাকে নবী না মনে করে আবার। হ্যাঁ, মানুষ তো এই জন্যে কথাগুলো ঠিক জায়গাতেই বেঁধে দিতে হয়। আল্লাহ নবী বলে দিলেন, এগুলো নবী মনে করি, বলে দিলেন যে আমার পরে আর নবী নেই। তবে গোলাম আহমদ কাদের যাদের এই কথা ব্যবহার হলো, এত তো নবী হয়েই গেছে নাকি? এবং আরো একটা বাদে নবী প্রায় ৩০টা নবুয়তের দাবিদার কেন পর্যন্ত আসবে, এসে গেছে এবং আসবে। আলীর যে পজিশন, সে পজিশন এখানে বলা হলো যে তোমার পজিশন হচ্ছে আমার কাছে হারুনের মতো, মুসার কাছে হারুনের কাছে। আলী রাজি আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আতা আল-হাব্বা ওয়া বারা আন-নাসা ইন্নাহু লা আহাদু নাবিয়্যি উম্মি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়ালা ইউরিদানি ইল্লা মুনাফিক। আলী রাজি আল্লাহ খুব বর্ণনা করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন কি, যে আমাকে প্রত্যেক মুমিন ভালোবাসবে আর প্রত্যেক মুনাফিক ঘৃণা করবে। যাদেরকে যে ঘৃণা করে সে মুনাফিক, আলীকে যে ভালোবাসে সে মুমিন। অন্য হাদিসে একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা উতিয়ান্না হাযিহি আর-রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহিল্লাহু আলাইহি يحب الله ورسوله ويحبه الله ورسوله। আগামীকাল এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব, ইসলামের পতাকা তুলে দেব, কমান্ডারের হাতে পতাকা তুলে দেব, যে পতাকার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং সেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। দুই পক্ষ থেকে ভালোবাসা, দুই পক্ষ থেকে সকালবেলাতে মানুষ একটার পর একটা আল্লাহ রাসূলের সামনে আসতে থাকে, সবাই ভাবে যে আমি সেই ব্যক্তি হব। কোন ব্যক্তি? যে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, তবে আল্লাহ আল্লাহ রাসূল আমাকে ভালোবাসে। প্রত্যেক মানুষ জানে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূল এবং আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা জানি কেউ জানে না। সবাই আশা করছে যে আমি সেই ব্যক্তি হই, আল্লাহ রাসূলের সামনে ঘুর ঘুর ঘুর করছে আসছে সামনে যে আমি যেন সেই ব্যক্তি হই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষকালে বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? ফাকালু হুয়া ইয়া রাসূলুল্লাহ ইশতাকি আইনাইহি, আল্লাহ রাসূল তার চোখে ব্যথা করছে, চোখে কিছু হয়েছে, চোখে পানি আসছে বা কিছু হয়েছে, এই জন্য এখনো আসতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লোক পাঠিয়ে দিলেন, তার কারণে হয়ে গেছে। ফাওয়াতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আইনাইহি ছুতু নিয়ে চোখে লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুতু নিয়ে ড্রপ দিলেন, ড্রপ আজকে হ্যাঁ চোখে ওষুধ লাগিয়ে দিলেন। ওষুধটা কি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা, আল্লাহ রাসূলের সমস্ত জিনিস বরকত ছিল, তাই না? মুখের লালা বরকতময় ছিল। তাহলে আপনি হুজুর মানুষ করবেন, হুজুরের সুন্নত, আপনারও লালা কারো চোখে লাগিয়ে দিবেন, লালা হবে তা আপনি আপনার চোখের লালা, আপনি মুখের লালা, হ্যাঁ কারো চোখে।